করিম আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে প্রসঙ্গ হলো রোজা আদব, রোজা সুন্নাত এবং রোজার মাকরুহ ইত্যাদি। রোজা সুন্নাত ও আদব সমূহ কি কি, মানে রোজা রাখলে আপনাকে কি করতে হবে? নম্বর এক, সূর্যাস্তের নিশ্চয়তার সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করা। যখনই আপনি জানবেন যে সূর্য অস্ত গেছে, সূর্য ডুবে গেছে, তখনই দেরি না করে, যারা একটু পরে করব, দেরি না করে সঙ্গে সঙ্গে ইফতারি করতে দেরি করা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইয়াজালু আন-নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। মুত্তাফাকুন আলাইহ। মানুষ ততদিন মঙ্গলে থাকবে যতদিন সে তাড়াতাড়ি ইফতার করবে। তার মানে তাড়াতাড়ি ইফতার করা একটা প্রকার কল্যাণ, তাড়াতাড়ি ইফতার করা। ইফতারি করতে দেরি হলে হবে না। কেমন দেরি হয়? আপনি একটা কাজে ব্যস্ত আছেন, আপনি জানছেন টাইম হয়ে গেছে কিংবা আজান হয়ে গেছে, আপনি সে কাজটা কমপ্লিট না করা পর্যন্ত ইফতারি করছেন না। মহিলারা রান্নায় ব্যস্ত থাকে, আপনাকে ইফতারি দিয়েছে, আপনি ইফতারি, আজান হয়ে গেলে ইফতারি করছেন, মহিলা এখন কিন্তু হাঁড়ি ছেড়ে ইফতারি করতে পারছে না। দেখা গেল আপনি ইফতারি করে উঠে দেন, তারপরে সে এলো আস্তে আস্তে ইফতারি করল, এরকম জায়েজ না। নিয়ম হলো আজান হওয়া মাত্র অথবা সময় যায় শেষ হওয়া মাত্র, বা আপনি জানলেন যে হ্যাঁ সূর্য ডুবে গেছে, নিশ্চয়তার সাথে সূর্য ডুবে গেছে জানলেন, তখন সঙ্গে সঙ্গে আপনার ইফতারি করে নেওয়া উচিত। যদি বলেন হুজুর মহান আল্লাহ তো কোরআনে বলেছেন, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল্লাইল, রাত অবধি রোজাকে পূর্ণ করো, বা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। আর আপনি বলছেন সূর্য ডুবলেই ইফতারি করতে হবে, তাহলে এটা কোন যুক্তিকতার কথা? সূর্য ডুবার পরে পরে রাত হয় না, সন্ধ্যা হয়। সূর্য ডুবলেই রাত হয়ে যায় না, সন্ধ্যা হয়। আমরা সাধারণত রাত বলি মোটামুটি এসার পরকে। তাহলে আমাদের এই বলার মতে, আমাদের এই বোঝার মতে, আমরা কি রোজাটাকে রাত পর্যন্ত নিয়ে যাব, অপেক্ষা করে তখন ইফতারি করব, নাকি হাদিসের এই ব্যাখ্যা নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ নিয়ে সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করব? যদি বলি না, আল্লাহর রসুলের এই ব্যাখ্যা থেকে কিংবা এই হাদিস থেকে আমার মাথা, আমার জ্ঞান বা আমার হুজুরের জ্ঞান পাকা, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, লাইল মাসা বলেনি বা ওখানে সূর্য ডোবার কথা বলেনি, বরং কি বলেছে লাইল, লাইল না রাত্রি, ঠিক আছে, রাত্রি লাইল শব্দটা তো আরবি শব্দ, তো কখন থেকে লাইল শুরু হয় হুজুর? আপনি তো সন্ধ্যা বলছেন, আপনার বাংলা এটা সন্ধ্যা, তো আর বাংলা এটা বাংলা সন্ধ্যা সূর্য ডোবার পরকে বলা হয়, তো ঠিক আছে, কিন্তু আরবিতে কি সন্ধ্যা, সন্ধ্যা কাকে বলে আরবিতে, কাকে বলে? মাগরিব তো সময়ের নাম হলো, সন্ধ্যা আরবিটা কি? হ্যাঁ, মাসা, মাসা। আর মাসা শুরু হয়, মাসা মানে কি? সন্ধ্যা বা বিকাল। এই জন্য সৌদিরা দেখবেন জোহরের আগে বলবে সাবাহ আল খায়, আর জোহরের পরে কি বলবে? মাসা আল খায়, সাকাল্লাহ আল খায়, আর জোহরের আগে বলবে সাবাহ কাল্লাহ আল খায়। তার মানে সাবাহ আর মাসা দুই ভাগে ভাগ, তার মানে রাত, রাত দুপুর থেকে নিয়ে দিন দুপুর পর্যন্ত সাবাহ আল খায়, আর দিন দুপুর থেকে নিয়ে রাত দুপুর পর্যন্ত মাসা আল খায়। তাহলে রাত ঢুকে আছে কোথায়? মাসাতে, তাই না? তাহলে বোঝা গেল কি আসাল শব্দ আছে, আসাল শব্দ সন্ধ্যা মানেতে ব্যবহার হয়, কিন্তু বিকাল এবং সন্ধ্যা দুই, যেমন আসরের নামাজটা কিসের নামাজ? বিকেলের নামাজ। মাগরিবের নামাজটা বিকেল বা সন্ধ্যার নামাজ, রাতের নামাজ না। এশার নামাজটা রাতের নামাজ। এখন যদি কেউ বলে যে আমরা রাত পর্যন্ত রোজা রাখবো, তার মানে এশা পর্যন্ত রোজা রাখতে হবে, এটা হলো একটা সাধারণ জ্ঞান যুক্তি। কিন্তু হাদিসে যে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে যতক্ষণ সে তাড়াতাড়ি ইফতারি করবে ততক্ষণ সে কল্যাণের মধ্যে থাকবে। আর অন্য এক হাদিসে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা আকবাল আর নাহারু মিন হাহা, ইজা আকবাল আর লাইলু মিন হাহুনা ওয়া আদবার আর নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতি শামস ফাকাদ আফতার আস-সাইম, যখন এই দিক থেকে রাত্রি আগমন করে এবং ওই দিক থেকে দিন কি করে প্রস্থান করে, আগমন প্রস্থান, রাত্রি আগমন করছে আর দিন প্রস্থান করছে এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতারি করবে। আর কিছু আছে? সুতরাং বোঝা গেল কি সূর্য ডোবার সাথে সাথে আপনাকে ইফতারি করতে হবে। এখন যদি সন্দেহ থাকে সে কথা আলাদা, যখন আপনি নিশ্চয়তার সাথে জানলেন যে ইফতারির সময় হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে ইফতারি করুন। নম্বর দুই, তাজা খেজুর, শুকনো খেজুর অথবা পানি দ্বারা ইফতার করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু আলা রুতাবাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে তাজা খেজুর, যাকে আরবিতে কি বলা হয়, কি বলা হয় আরবিতে তাজা খেজুরকে কি বলা হয়, রুতাব বলে, রুতাব দিয়ে ইফতারি করতেন। এখন যে লোক তো রুতাবের সময় না হয় তাহলে তো পাবেন, আমাদের দেশে রুতাব দিয়ে ইফতারি করার চান্স আছে, সুযোগ আছে? আমার দেশ তো খেজুরের বাগানই বোঝায়, এখন নতুন নতুন হয়েছে কিনা জানি না, যাদের আছে তারা করতে পারবে। রুতাব মানে হলো তাজা খেজুর, আধ পাকা খেজুর, অর্ধেকটা পাকা অর্ধেকটা কাঁচা, সেই খেজুর দিয়ে ইফতারি করা হলো শূন্য। যদি না পাওয়া যায় তাহলে কি হবে, ফাইল নাম তাকুম রুতাবাত ফাতামরাত, তাহলে খেজুর মানে শুকনো খেজুর, যে কোনো খেজুর দিয়ে কড়া খেজুর তিনটে, তিনটে রোতাব অথবা তিনটে খেজুর দিয়ে, ফাইল নাম তাকুম তামরাত, খেজুরও না পাওয়া যায় তাহলে কি দিয়ে খেতে হবে, পানি দিয়ে, পানি দিয়ে, পানি না পাওয়া যায় যে কোনো খাদ্য হালাল খাদ্য হলেই হবে। কিন্তু পরপর এই তিনটে হচ্ছে সুন্নতি জিনিস, পানি হচ্ছে পবিত্র, আর এই তিনটে জিনিস সত্যপক্ষে আপনার পাকস্থলীর পক্ষে আপনার শরীরের পক্ষে খুবই মজবুত উপকারী, এই জন্য এই তিনটে জিনিস দিয়ে আপনাকে ইফতারি করতে। তাছাড়া আরবের প্রধান খাদ্য ছিল এইগুলি, প্রধান খাদ্য ছিল এগুলি, এই জন্য এগুলি সুন্নত হয়ে গেছে। কিন্তু যদি কেউ এগুলো না খায় ইচ্ছা করে, সে যদি যেমন আমাদের দেশে কোন কোন জায়গাতে প্রচলিত আছে আদা দিয়ে ইফতারি করে, আছে না নেই, আছে, আদা থাকলে আদা থাকলে বাটিতে রাখবে, আদা লবণ দিয়ে রাখবে, রেখে লবণ না খেয়ে আদাটা রেখে রাখবে, আদান হলেই তখন প্রথমে আদাটা নেবে, আদা খাবে না পানি খাবে, অবশ্য তাদের খেজুর থাকে না, তাদের খেজুর থাকে না বলে এটা করে। তো তারা যদি গরিব গরিব মানুষের বেশি হয়ে যায় যদি এটা করে, এটা কি শুননত না, আদা খাওয়া কি জরুরি না, কিন্তু যদি কেউ বলে কোন ডাক্তারে কিংবা কোন কবিরা যে বলে যে খালি পেটে, খালি পেটে আদা খাওয়া ভালো, সেটা আলাদা কথা, কিন্তু এটা শূন্যত নয়, এটা শূন্যত নয়। কেউ যদি শূন্যত পালন করতে চায় তাহলে সে পানি, পানি তো আছেই, আদাও অনেক সময় পাওয়া যায় না আর খেজুর অনেক সময় বেশিরভাগ সময় পাওয়া যায়, ঠিক আছে, পানি তো আছে, অতএব আদা না খেয়ে কি খেতে হবে, পানি, তারপর যদি আদা উপকারী হয় খাও, তারপরে যদি আদা উপকারী হয় তাহলে পানি খাওয়ার পর, তিন ঢোক পানি খাওয়ার পর খাও, সমস্যা নেই। জুস কি পানি পর্যায়ে না, অনেকে জুস দিয়ে, না না, জুস দিয়ে ইফতার পানির পর্যায়ে পড়ে না, পানিওর পর্যায়ে পড়ে কিন্তু পানির পর্যায়ে পড়ে না, পানি হলো যাতে আর কিছু মিশ্রণ নেই, চিনি বা লেবু বা অন্য কিছু মিশ্রিত নেই, ফ্রেশ পানি যাকে বলে, সেই ফ্রেশ পানি প্রথমে আপনি খাবেন তিন ঢোক, অল্প করে খান, তারপর আপনি জুস খান, যা খান খান, সমস্যা নেই। এই হলো তিনটে জিনিস ইফতারি করার নিয়ম হাদিসে যা বলা হয়েছে শূন্য। নম্বর তিন, ইফতারের সময় দোয়া পাঠ করা। ইফতারের সময় কি করতে হবে, দোয়া পাঠ করতে হবে। এখন হুজুর দোয়া পাঠ বলতে কি দোয়া, নম্বর এক, কোন কোন জয়ীফ হাদিসে বলা হয়েছে যে ইফতারি করার সময় দোয়া কবুল হয়, এই জন্য আমাদের দেশের হুজুররা ঘটা করে হাত তুলে দোয়া করে, জামাতি দোয়া করে আবার দেখেছেন, যদি কেউ ইফতারি করায় বিশেষ করে, কিংবা বাড়িতে মানে একাধিক বাড়িতে একাধিক লোক আছে, একজন হাত দোয়া সবাই আমিন আমিন বলে যেমনি আজান হলো তেমনি ইফতারি করে। মোট কথা, ইফতারির সময় দোয়া কবুল হয় এই বিশ্বাস রাখা ঠিক নয়, কারণ হাদিস সহি না। তাহলে হুজুর দোয়া কবুল হওয়ার ব্যাপারটা, রোজাদারের দোয়া কবুল হয় যে কোনো সময়, আপনি ইফতারির আগে বসে দোয়া করতে পারবেন না আমি তা বলছি না, আপনি পারবেন যেহেতু আপনি রোজাদার, অতএব আপনি যে কোনো সময় দোয়া করতে সকাল থেকে নিয়ে সূর্য সন্ধ্যা পর্যন্ত খালি নিয়তটা পাল্টাতে হবে কি, যে এই সময় দোয়া কবুল হয় এই বিশ্বাস রাখবেন না। আপনার রোজে আপনি রোজাদার, আপনার যে কোনো সময়ে দোয়া কবুল হবে এই বিশ্বাস রাখতে হবে, খালি বিশ্বাসে পার্থক্য। রোজাদারের দোয়া কবুল হবে, রোজাদারের দোয়া কবুল হবে যতক্ষণ সে ইফতারি করেছে, ইফতারির সময় দোয়া কবুল হয় এই ধারণা রাখবেন না। নম্বর দুই, এটা মনে রাখার কথা গেল। নম্বর দুই, যখন আপনি খাবেন, খাওয়ার সাধারণ নিয়ম হলো কি বলা, বিসমিল্লাহ বলে খাওয়া, তো ইফতারির সময় বলতে হবে না, হবে না, যে কোনো সময় বলতে হবে, যখনই আপনি খান বিসমিল্লাহ বলে খাবেন। অতএব ওই খাবার সময়ে আপনি কি বলবেন, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে খেজুরটা খাবেন, অথবা বিসমিল্লাহ বলে পানিটা খাবেন। আর তিন নম্বর দোয়া হচ্ছে যে হুজুর ইফতারি করা শুরু করার আগে বিভিন্ন দোয়া আছে, আল্লাহ মালাকা সুমতু আলা রিজকি কাফতাফতু বলে, এ দোয়া হাদিস আছে কিন্তু সহি না, এ দোয়ার হাদিস সহি না। কে তাহলে বোঝা গেল কি, যে ইফতারি করার শুরুতে বা ইফতারি যখন শুরু করবেন তখন কেবল বিসমিল্লাহ বলে খাবেন, ইফতারি যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি একটা দোয়া করবেন, সেই দোয়াটা সহি। কি দোয়া? যাহাবা যামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়াযাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা যামা ওয়াবতালাতিল উরুক ওয়াযাবাতাল আজরু ইনশাআল্লাহ। কোন কোন পণ্ডিত বলে এটা তো দোয়া হলো না হুজুর, কেননা এর মানে কি, মানে হচ্ছে যাহাবা যামা পেয়াস দূরীভূত হলো, ওয়াবতালাতিল উরুক শিরা উপশিরা তরতাজা হলো, সঞ্জীবিত হলো বা আর্দ্র হলো, আর্দ্র মানে জানেন তো, আর্দ্র মানে না ভিজে হওয়া, ভিজে হওয়া, শুকনো শুকনো ভিজে গেল, ওয়াবতালাতিল উরুক বলে না ইবতাল্লা সব মুবতাল মানে ভিজে কাপড়, ওয়াবতালাতিল উরুক বলে এই শিরা উপশিরা শুকিয়ে গেছিল পানি না থাকলে, এখন খেলাম প্রাণে, হ্যাঁ, অতএব সব শিরা উপশিরা গুলো ভিজে আর্দ্র হলো, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আজর পাওয়া গেল বা প্রমাণ হলো বা অবধারিত হলো ইনশাআল্লাহ। এটা দোয়া হলো? এটা কি আল্লাহর কাছে চাওয়া হলো? অতএব ইফতারির এই দোয়া ঠিক নয়, হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, বলে নাও যদি থাকে তো হাদিস সহি না। কোন কোন পণ্ডিত, অবশ্য আরবি পণ্ডিত না বাংলা পণ্ডিত, তারা এই কথা বলে থাকে, কিন্তু আমরা জানি, আমরা আপনারা জানেন, দোয়া হচ্ছে দুই প্রকার, দোয়ায় মাসালা যেটা আল্লাহ কাছে চাওয়া, আর দোয়ায় জিকির যেটা খালি স্মরণ করা, স্মরণ করলেই দোয়া হবে। আনিস ভাই আমার বড় অভাব, আমাকে পাঁচশো টাকা দিতে পারেন? আমার পাঁচশো টাকা দেন, এটা হলো দোয়ায় মাসালা। আনিস ভাইকে ডাকলাম, সম্বোধন করলাম, বললাম দিন, চাইলাম, আবেদন করলাম, প্রার্থনা করলাম, মোনাজাত করলাম। আর দোয়া ও জিকির, দোয়া ও জিকির মানে স্মরণ করে না চেয়ে খালি স্মরণ করা। আনিস ভাই আপনি দানি মানুষ, আমার বড় অভাব চলছে বুঝলেন, সংসারে বড় অভাব চলছে, এই ছেলেটার অসুখ হলো, তারপরে এই হলো, তারপর আমার স্ত্রীর এই হলো, এই হলো, কি করব, আল্লাহ কারিম। আনিস ভাই বলে আমি চলে যাচ্ছি, হুজুর হুজুর শুনুন না, এই একশো টাকা নিয়ে যান। কেন দিলেন আনিস ভাই আমাকে, কেন দিলে? আনিস ভাই বুঝতে পারলেন আমি যে কথাগুলো বললাম সেই কথার মাধ্যমে কি ছিল, প্রার্থনা ছিল। যদিও আমি চাইনি, আমি বলিনি যে ভাই দেন, কিন্তু আমার বলার মাধ্যমে ভঙ্গি কি ছিল, চাওয়া ছিল, তাই না? আমরা দেশে যাই এখন আপনাদের অভিজ্ঞতা আছে, যখন সৌদিয়া থেকে যাবেন তখন অনেকে অনেক অনেক আত্মীয় স্বজন গরিব মিসকিন অনেক আশা নিয়ে আসে, অনেককে সরাসরি বলে দেন, আর অনেকে আসসালামু আলাইকুম হুজুর আপনার সঙ্গে দেখা করতে এলাম, কেমন আছেন, কি উদ্দেশ্যে বলুন, না এমনি সালাম করতে এলাম, দেখা করতে এলাম, বলুন তো আপনার মন কি হয়। আপনি অবশ্যই তার অবস্থা দেখে বুঝবেন যে এই লোক কিছু পাবার আশাতে এসেছে, অর্থাৎ তাকে কিছু দিতে হবে। এ হলো দোয়ায়ের জিকির। আর জিকিরকেও দোয়া বলা হয়, তাই না? দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে শুধু স্মরণ হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু দোয়ায়ে দোয়া ইয়াউমে আরাফা, সব থেকে শ্রেষ্ঠ দোয়া যা নবীরা বলেছেন, আমরা সবাই বলে, নবীরা সমস্ত নবীরা বলেছেন, আমার পূর্বে নবীরা বলেছেন, সব থেকে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দোয়া। আরাফাতের দোয়া কি বলতেন হাজী সাহেব? আরাফাতের দোয়া কি পড়েছিলেন? সব থেকে শ্রেষ্ঠ দোয়া এই আরাফাতের দোয়া। কে বলতে পারবে আরাফাতের দোয়াটা? মদন হাজী সাহেব। তিনি তার সমস্ত রাজত্ব, তিনি জীবন দিতে